আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী জেলার সদর উপজেলার অন্তর্গত করমুল্লা বাজারে অবস্থিত সোল্লাডবি সাইদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিকাল তিনটা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে আলোচনা করার এবং আমাদেরকে যে মহান রাব্বুল আলামিন এই শীতের রজনীতে রাত্রির মধ্যভাগে এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে বসার জন্য যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি, আলহামদুলিল্লাহ আজকের তাফসিরুল কোরআন মাহফিলের জন্য এই আলোচনাগুলোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য রাত বেশি দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, একসাথে দীর্ঘ আলোচনা লম্বা আলোচনা করলে, অনেক বেশি আলোচনা করলে আসলে এগুলো স্মৃতিতে ধরে রাখা, এগুলো মনে রাখা এটাও কঠিন সমস্যা। এজন্য আলোচনা কম করলে সুবিধা বেশি, যে আলোচনা কম মনে থাকবে বেশি, আমল হবে বেশি। আলোচনা অনেক বেশি মনে থাকলো কম, আমল হলো কম, এটার চাইতে আলোচনা কম আমল হবে বেশি, এটাই হলো বেশি উপকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কম, কথা বলতেন কম, কিন্তু আমল করতেন, কাজ করতেন, এগুলোর বাস্তবায়ন করতেন বেশি। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা এর উল্টো হয়ে গেছে, আমরা ওয়াজ করি বেশি, কথা বলি বেশি, কিন্তু কাজ করি কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো খুতবা দিয়েছেন, যতগুলো আলোচনা করেছেন, এই আলোচনাগুলো দেখলে দেখতে পাবেন এগুলো একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা, অল্প অল্প কথা, লম্বা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চারি ঘন্টা বয়ান করেছেন, আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোন আলোচনা খুতবা বক্তৃতা হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। হাদিসের পাতায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাগুলো কথাগুলো সংক্ষিপ্ত, কিন্তু এগুলোর ব্যাখ্যা এগুলোর সারা অনেক লম্বা অনেক দীর্ঘ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা কথা কম বলার চেষ্টা করি, ওয়াজ কম করার চেষ্টা করি। আজকে আমাদের ওয়াজের বেশি অভাব না, অভাব হলো বেশি আমাদের আমলের। ওয়াজ আমরা যেগুলো করব বা করি এগুলো কিন্তু আমরা সবাই জানি, এবং দেখবেন আমিও যে কথাগুলো বলবো এই কথাগুলো সব আপনারা জানেন। আপনাদের জানা কথা, জানা জিনিস, জানা বিষয়গুলোই আমরা শুধু বারবার বলি বারবার বলি, যাতে আমাদের ভিতরে আমল করা সহজ হয়। জানা জিনিসগুলো যদি কেউ বারবার বলে, বারবার আলোচনা করে, বারবার উচ্চারণ করে, এগুলো তার মনের ভিতরে, কালবের ভিতরে, অন্তরের ভিতরে শক্ত হয়ে গেঁথে যায় এবং তার আমলের জন্য সহজ হয়ে যায়। এজন্য আমরা জানা জিনিসগুলোই বারবার বলার চেষ্টা করি। তাহলে আমাদের জানার কিন্তু অভাব নাই, আমাদের অভাব হলো, সমস্যা হলো কিসের? মানার। এখন কেউ যদি সব জানে কিন্তু মানে না, তাহলে এই লোকটাকে কি আল্লাহ সুবহান তাআলা জান্নাত দিবেন? কথা বলেন না। সব জানে কিন্তু মানে না, এই লোক কি জান্নাত পাবে? আবু জাহেলের নাম শুনছি না আমরা? আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? দেখেন সবে জানেন, আমি কি ওয়াজ করবো, আমার থেকে আপনারা আরো বেশি জানেন। তাহলে আবু জাহাল খারাপ মানুষ? আবু জাহাল তার নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদরের যুদ্ধ করতে গিয়েছে। বদরের যুদ্ধের ফাঁক দিয়ে এক সময় আখনাস ইবনে সুরাইক নামক একজন বড় কাফের, সেও আবু জাহেলের মতো আরো বড় একটা শয়তান, আখনাস ইবনে সুরাইক আবু জাহেলকে এক পাশে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলো, আবু জাহেল, আবুল হাকাম, তারা তো আবু জাহেল বলতো না, তারা বলতো আবুল হাকাম, আবুল হাকাম শুনো, আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নাই, একটু তুমি আমাকে বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? এটা জিজ্ঞাসা করলো কে? আখনাস ইবনে সুরাই, এও কাফের। জিজ্ঞাসা করছে যাকে, সে হলো কে? আবুল হাকাম, আবু জাহাল, ওইটাও আরেক কাফের। এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞাসা করছে। আবু জাহাল তখন জবাব দিছে, ওয়াল্লাহি মা রাআইতু সাদিকান আমিনান ফিল আরদে ইল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল বলে উঠল, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সত্যবাদী মানুষ, অধিক আমানতদার মানুষ জমিনে আমি আর কোন মানুষকে দেখি নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোন ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ জমিনে আর দ্বিতীয় দেখি নাই। আখনাস ইবনে সুরাইক বলে উঠল, ওয়ালাউ কানা সাদিকান আমিনান লিমা জিতা কিতালান বিহি, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সত্যবাদী ভালো মানুষ জমিনে না থাকে তাহলে এত কষ্ট করে মক্কা মুকাররমা থেকে দলবল নিয়ে যুদ্ধের সরঞ্জাম নিয়ে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন? এত ভালো মানুষটা তুমি সাক্ষ্য দিচ্ছ তার থেকে ভালো মানুষ জমিনে আর নাই, তো ওই ভালো মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছ কেন? আবু জাহেল জবাব দিল, আসলে আমরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমরা যুদ্ধ করতে এসেছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ নিয়ে এসেছে, যে দাওয়াত নিয়ে এসেছে। এই দাওয়াত যদি জমিনে বাস্তবায়ন হয়, এই দাওয়াত যদি কার্যকর হয়, তাহলে আমাদের নেতৃত্ব দুনিয়া থেকে খতম হয়ে যাবে। আমাদের বাপদাদার রেখে যাওয়া মিল্লাত, বাপদাদার রেখে যাওয়া দিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠিত হলে সেগুলো সব বরবাদ হয়ে যাবে। আমরা মূলত তার দাওয়াতের বিরুদ্ধে, তার আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, কিন্তু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সত্যবাদী, আমানতদার, আল্লাহর নবী, এটা কি আবু জাহেলের বুঝতে কোনো অসুবিধা ছিল? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইহুদিরা নাসারারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনত, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে কোন মানুষ তাদের সন্তানদেরকে চিনে, ছেলেমেয়েকে চিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী, হক নবী, এটা চিনতেও তাদের কোনো সমস্যা ছিল না। তাহলে চিনে জেনে বুঝে লাভটা কি হয়েছে? জাহান্নামি হয়েছে। আবু জেহেল জান্নাতি না জাহান্নামি? তারপরে আখনাস ইবনে সুরাইক জান্নাতি না জাহান্নামি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, সত্য নবী, এটা জানলো বুঝলো কিন্তু জাহান্নামি হলো। কারণ কি? মানে নাই, মেনে নিতে পারে নাই। তাহলে মানা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে শিখাইছেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হলো তারা বলে, সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। যদি বলে শুধু শুনলাম মানলাম না, সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। আর ইমানদারদের বৈশিষ্ট্য হলো সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। কিন্তু বর্তমানে আমাদের অভ্যাসটা একটু উল্টা হয়ে গেছে। আমরা এখন যতটুকু শুনি, মানার ক্ষেত্রে দুর্বলতা আমাদের বেশি, মানতে পারি না, মানি না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ওয়াজ মাহফিল শোনার চাইতে, ওয়াজ মাহফিল করার চাইতে, ওয়াজ মাহফিল মানা, ওয়াজ মাহফিল আমল করা, ওয়াজ মাহফিল নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাওয়া, এটাই হলো সবচেয়ে বেশি জরুরি। এই ওয়াজ মাহফিল বাড়িতে আপনাদেরকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। খালি আপনারা নিয়ে যাবেন, আমার নেওয়া লাগবে না, নাকি? অনেক সময় আমরা মনে করি ওয়াজ খালি আপনাদের জন্য, মনে হয় আমাদের জন্য না। ওয়াজ কার জন্য? আগে আমার জন্য, তারপরে আপনাদের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ওসিয়ত করতে বললে, কিছু ওয়াজ করতে বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওসিকুম ওয়া ইয়্যা বিতাকওয়াল্লাহ, ওসিকুম ওয়া ইয়্যা বিতাকওয়াল্লাহ। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়া ইয়্যা, বিশেষ করে আমাকে ওসিয়ত করছি, বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের, তাকওয়া, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াজ মাহফিল যা শুনবো তা মানবো, কথা বলো না মনে মানবে না, যা শুনবো তা মানবো, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আজকে আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হলো ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা। ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা, এবং সেটা মানা, বিষয়টা হলো ইসলাম। কারণ ইসলামের সাথে আমাদের জীবনের মৃত্যুর গভীর একটা সম্পর্ক। আমরা দুনিয়াতে বাঁচতে চাই কি নিয়ে? কথা বলা না, এই এলাকায় মানে কথা বলা মানে অভ্যাস নাই নাকি? আমরা জমিনে বাঁচতে চাই কি নিয়ে? মরতে চাই কি নিয়ে? জানাজার নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি, প্রত্যেক জানাজার নামাজে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যু দিবেন, যখন মৃত্যু আসবে, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, মৃত্যুটা দিবেন আমাদেরকে ইমানের উপরে, ইমানই মৃত্যু দিবেন। তাহলে আমরা দুনিয়াতে যতদিন বাঁচতে চাই, যতদিন বেঁচে থাকব, কি নিয়ে বেঁচে থাকব? ইসলাম নিয়ে। আর যখন মরতে চাই, যখন মরব, কি নিয়ে মরব? ইমান নিয়ে মরব। তাহলে ইসলামটা, ইসলাম আর ইমান দুটা প্রায় এক জিনিস, কাছাকাছি জিনিস। তাহলে ইসলাম এমন এক জিনিস যেটা জীবনেও লাগবে, মরণেও লাগবে। আমাদের দ্বীনের নাম কি? আমরা কোন দ্বীনে বিশ্বাসী? ইসলামে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, হবে না? কোন মানুষকে আমরা যখন কবরে দেখে আসি, সর্বপ্রথম তার একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষার প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা। দুই নম্বর প্রশ্নটা হলো ওয়ামা দীনুকা। তিন নম্বর প্রশ্নটা হলো ওয়ামান নাবিয়ুকা। তিন নম্বরের মধ্যে, তিনটি প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন রেখেছেন, ওয়ামা দীনুকা, তোমার দীন কি? তাহলে দীন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া একজন মানুষের মৌলিক দায়িত্ব, কর্তব্যের মধ্য থেকে একটা দায়িত্ব ও কর্তব্য। আমার আপনার দীন কি এটা ঠিক করে নিতে হবে। তাহলে আমার আপনার দীন কি? কবরে যদি মুনকার নাকির জিজ্ঞাসা করে যে ওয়ামা দীনুকা, উত্তর দিবেন কি? মাশাআল্লাহ, উত্তরও রেডি হয়ে গেছে, দীনিয়াল ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দীনা, ওয়াবিল ইসলামে দীনা। মুনকার নাকির কে সুন্দর করে আমরা বলে দিব যে ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম ছিল আমার দীন, ইসলামই ছিল আমার একমাত্র দীন, আল্লাহ যেমন ছিল আমার একমাত্র রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিল আমার একমাত্র রাসূল নবী, ঠিক ইসলাম ছিল আমার একমাত্র দীন। তাহলে আমরা পেয়ে গেলাম ইসলাম হলো আমার আপনার একমাত্র দীন। এই দীন যদি আমাদের ইসলাম না হইতো, এই কনকনে শীতের মধ্যে এই জায়গায় আপনাদেরকে টাকা পয়সা দিয়েও বসায় রাখা যেত না। যেই জিনিসের টানে, যেই জিনিসের আকর্ষণে আজকের এই ওয়াজ মাহফিলে বসে আছি আমরা, সেই টানটা, সেই আকর্ষণটা হলো কিসের? ইসলামের, সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার কাছে ইসলামটা জীবনের সবকিছুর চাইতে মহামূল্যবান। ইসলামটা আমার আপনার কাছে জীবনের বড় ধরনের এক মহামূল্যবান সম্পদ। এই ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার, মানা দরকার, বোঝা দরকার। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের একটু বুঝটা কম। এই জন্য ইসলাম সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব। এক নম্বর পয়েন্ট, ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই এক নম্বর গলত, এই জায়গায় মারাত্মক ভুল করে ফেলছেন। একটা একটা করে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, আলোচনা করলে বুঝতে পারবেন আমাদের গলতটা কোথায়। এই জন্য আমি ওই একটা ক্লাসের মতোই আলোচনা করবো, ধরেন এটা একটা ক্লাস, আমরা স্কুলে মাদ্রাসায় যেরকম ক্লাস নেই, এরকম একটা ক্লাসের মতোই আমাদের কোন জায়গায় গলত গুলো। ইসলাম সবার দিন এই দেশে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয় না, এটা আশ্চর্য বিষয় না? সব মানুষ ইসলাম লই মরতে চায়, ইসলাম লই থাকতে চায়, কিন্তু ইসলামের কিচ্ছু নাই বাংলাদেশে, আছে না? তো কোন জায়গায় গলতটা, কোন জায়গায়? যারা জিজ্ঞাসা করবেন, আপনি গ্রামে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ভাই আপনার দিনটা কি, আপনার দিনের নাম কি, কবে যে ভাই ইসলাম, আপনি দুনিয়া কি নিয়ে থাকতে চান, ইসলাম নিয়ে থাকতে চাই, কি নিয়ে মরতে চান, ইসলাম নিয়ে মরতে চাই, আপনি কি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চান? হ্যাঁ চাই, চাইবো না কেন, আমি একজন মুসলিম, আমার মূল কর্তব্য। সবার ঠিক আছে, তো ইসলাম নাই, এটা রহস্যটা কথা খুঁজে বাইর করা দরকার না? এক নম্বর গলত, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতগুলো হাদিস, লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন, কোন হাদিসে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করে বসে আছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে এটা আমাদেরকে কে শিখাইল? ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকেরা শিখাই দিছে। আমরা কিন্তু সব দালাল হয়ে বসে রয়েছি, নিজেরাই ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বসে রয়েছি, যেমনি শিখাইছে এমনি শিখে বসে আছে, আর খুশিতে গদগদ করতেছি যে আমি যে ইসলামের অনুসারী, আমার ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আপনি যখন বলে দিলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো শ্রেষ্ঠ কখন হয়, কয়েকজন থাকলে চার পাঁচ জনের মধ্যে একজনের রোল নম্বর এক হয়, একজন ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন থার্ড হয়, যদি প্রতিযোগী নাই একজনে খালি, সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড শ্রেষ্ঠ হওয়ার কোন প্রশ্নই নাই। যখন আপনি বিশ্বাস করে নিলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তখন আপনি পৃথিবীর অন্যান্য কুফরি দিনগুলোকে, শিরকি দিনগুলোকে, বেদাতি দিনগুলোকে আপনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, কারণ ইসলাম ছাড়া জমিনে দ্বিতীয় কোন সঠিক দিন, দিনে হক আর আছে? পৃথিবীতে একমাত্র দিনে হলো ইসলাম, বাকি সবগুলা হলো দিনে বাতিল, সবগুলা হলো দিনে কুফর, সবগুলা দিনে শিরক, সবগুলা দিনে বেদাত। অথচ ওইগুলোকে সহ মিলাই আমরা বলে দিলাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো এটার পরে দুই নম্বর একটা আছে, তিন নম্বর একটা আছে, চার নম্বর একটা আছে, পাঁচ নম্বর একটা আছে, সবগুলোকে গ্রেডের মধ্যে, নাম্বারের মধ্যে নিয়ে আসছেন, আর আমাদেরকে খুশি করা দিছে যে তোমারটা শ্রেষ্ঠ। এক সময় ইউরোপে বিজ্ঞানীদের মাঝে আর ধর্মীয় পণ্ডিতদের মাঝে মারামারি শুরু হয়েছিল, বিজ্ঞানী আর ধর্মীয় পণ্ডিত। বিজ্ঞানীরা বলা বলে শুরু করল যে সূর্য এক জায়গায় স্থির থাকে, ঘুরে কি, পৃথিবী, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আর ধর্মীয় পণ্ডিতরা বলল মিয়া পৃথিবী যদি ঘুরত তা আমরা দাঁড়ায় রয়েছি কেমনে, আমরা চলাফেরা করে, আমরা পড়ে যাওয়ার কথা না, উলট পালট হয়ে যাওয়ার কথা, কাত হয়ে যাওয়ার কথা, কিচ্ছু হয় না। সূর্য দেখি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, তাহলে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এখন ওই ধর্মীয় পণ্ডিত আর বিজ্ঞানী, এদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। এই দ্বন্দ্ব সংঘাতের এক সময় এসে ওরা সমাধান করে নিয়েছে, সুন্দর করে সমাধান করলো যে ধর্মীয় ব্যক্তিরা সম্মানিত থাকবে, সম্মানের দিক থেকে ধর্মীয় ব্যক্তিরা থাকবে উপরে, কিন্তু ধর্মীয় ব্যক্তিদের কথাবার্তা এটা ধর্মীয় উপাসনালয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এটার বাহিরে চলবে না। আর বিজ্ঞানীরা সম্মানের দিক থেকে নিচে, কিন্তু তাদের কথা মসজিদের বাহিরে, দেশে, সমাজে, সব জায়গায় বিজ্ঞানীদের কথা চলবে। মানে ওই পণ্ডিতদেরকে, ধর্মীয় ব্যক্তিদেরকে খুশি করে দিছে যে ধর্মের দিক থেকে সম্মানের দিক থেকে তোমরাও করে, তোমরা বেশি সম্মান পাইবা। তো ওনারা সম্মান নিয়ে খুশিতে ওনারা গির্জায় ঢুকে গেছে, ধর্মীয় উপাসনালয় ঢুকে গেছে, তাদের কথা যা বলতে পারে, চিৎকার দিতে পারে, মাইক পাঠাই ফেলতে পারে, সব গির্জার ভিতরে, ধর্মীয় উপাসনালয়ের ভিতরে। বাহিরে কোনো কিছু বলার করার তাদের অধিকার নাই। আর বিজ্ঞানীরা মসজিদে গিয়ে কোনো কথা বলবে না বা ধর্মীয় উপাসনালয় গিয়ে কোনো কথা বলবে না, কিন্তু তাদের কথাবার্তায় দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব চলবে কার কথা? বিজ্ঞানীদের কথা। সেখানে আলেমুল আমাদের বা ধর্মীয় ব্যক্তিত্বদের পণ্ডিতদের কথা চলবে। তাহলে এদেরকে খুশি করা দিছে কি দিয়ে? সম্মান দিয়ে। ঠিক মুসলমানদেরকে, মুসলিমদেরকে খুশি করাই দিছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বানাই দিয়ে। দেখবা তোমার সর্বশ্রেষ্ঠ জিনিস লই এটা দিয়ে শরবত বানায় খাইতে থাকো, কি খুশি! সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই সুযোগে তারা তাদের ধর্মগুলোকে, তাদের দিনগুলোকে, কুফরিকে, শিরিককে, বেদাতকে আমাদের থেকে স্বীকৃতি আদায় করে নিছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত, পছন্দনীয় একমাত্র দিন হল ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে একমাত্র দিন, সর্বশ্রেষ্ঠ দিন না, একমাত্র দিন ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থাকে দিন বানাতে চায়, দিন হিসাবে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া যত দিন আছে আল্লাহ বলছেন, এগুলো একটাও আমার কাছে গ্রহণযোগ্য। এই জন্য ইমান বঙ্গের 10টি কারণের মধ্য থেকে একটি কারণ হল, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না। ওয়াসাহাহা মাযহাবাহুম, মুশরিকদের মতবাদকে, কাফেরদের মতবাদকে, কাফেরদের ধর্মকে, কাফেরদের দিনকে বিশুদ্ধ মনে করে, সহি মনে করে, ঠিক আছে মনে করে। যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে, তার ইমান নাই, তার ইমান ভেঙে গেছে, তার ইমান চলে গেছে, মুশরিকদেরকে কাফের মনে করে না। কয়মিয়া জমিনে যত মানুষ আছে সব আল্লাহর বান্দা, সব আল্লাহর দিন মানতেছে, আল্লাহর ধর্ম মানতেছে, যে যেটা মানতেছে সবগুলোই আল্লাহর। একটা মানলেই হয়, একটা মানলে সে জান্নাতে চলে যাবে, নাউযুবিল্লাহ। এই জাতীয় বিশ্বাস যারা পোষণ করে তাদের ইমান নাই, তাদের ইমান ভেঙে গেছে। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে, অন্য কোন ধর্মকে, অন্য কোন দিনকে সঠিক মনে করলে, সহি মনে করলে তারও ইমান ভেঙে যাবে। তাহলে দেখেন ইসলাম সম্পর্কে আমাদের গোড়ায় গলত, এক নম্বর গলত, যে একমাত্র দিনকে, একমাত্র ইসলামকে আমরা বানাইছি সর্বশ্রেষ্ঠ, একমাত্র বাদ দিয়ে দিছি, একমাত্র বাদ দিয়ে কয়েকটার মধ্যে একটা বানাই নিছি। এই জায়গায় বড় গলত আছে। যদি একজন মুমিন জানতো যে একমাত্র দিন হল ইসলাম, তাহলে তার জীবনে ইসলামের বাহিরে কোনো কিছু তার জীবনে আসত না, তার পরিবারে আসত না, তার সমাজে আসত না, তার দেশে আসত না, কোনো জায়গায় ইসলামের বাহিরে কোনো কিছু খুঁজে পাওয়া যেত না। সব চলত ইসলাম দিয়ে, সব চলত কোরআন দিয়ে, সব চলত সুন্নাহ দিয়ে। কিন্তু সে মনে করে ইসলামের বাহিরের গুলাও ঠিক আছে, ইসলামের গুলো হয়তো একটু ভালো, সবচেয়ে ভালো, কিন্তু বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো পালন করলেও হয়। এই কারণে ইসলাম তার জীবনে, তার ব্যক্তি জীবনে আসে নাই, তার পারিবারিক জীবনে আসে নাই, সামাজিক জীবনে আসে নাই, অর্থনৈতিক জীবনে আসে নাই, রাষ্ট্রীয় জীবনে আসে নাই। তাহলে এক নম্বর পয়েন্ট ঠিক করতে হবে আমাদেরকে, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন, এই এই আকীদা পরিষ্কার করতে হবে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্নই না, ইসলাম একমাত্র দিন। ছাত্রই একটা, তার রোল নম্বর কত? এক। জমিনে দিনে একটা, এটার নাম ইসলাম। আল্লাহ পাক সূরা আল মায়েদার তিন নম্বর আয়াতে বলে দিছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর পয়েন্ট আসেন, ইসলাম এমন একটা দিন, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত। সুতরাং এই ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া আর কোন হুকুম, আর কোন বিধান, আর কোন নির্দেশ এর ভিতরে কার্যকরী হয় না। ইসলাম দীনিল্লাহ, ইসলামের আরেক নাম দীনিল্লাহ। ইসলামের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো দীনিল্লাহ, আরেকটা নাম হলো দীনে হক, এগুলো ইসলামের নাম। সূরা নসর আছে না, সূরা নসর তো আমরা সবাই পারি, ইযা জাআ নসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি তখন দেখবেন দলে দলে মানুষ দীনিল্লাহর ভিতরে, আল্লাহর দিনের ভিতরে ঢুকতেছে। এই আল্লাহর দিনের ভিতরে ঢুকতেছে মানে এটা কোন দিন? ইসলাম। ইসলামের আরেক নাম হলো কি? দীনিল্লাহ, এটা আল্লাহর দিন। ইসলামের আরেকটা নাম হলো দীনে হক। কোরআনে কারীমের কয়েকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন সহকারে, ওয়া দীনিল হক, দিনে হক সহকারে, সত্য দিন সহকারে। এই দিনে হক কোনটা? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া জমিনে যত দিন হতে পারে, এই দিনগুলো কি আল্লাহর নাকি আল্লাহর না? আল্লাহর না। কাফেরদের মতবাদকেও দিন বলা হয়, কাফেরদের মতবাদকেও দিন বলা হয়। সূরা আল কাফেরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন, লাকুম দীনুকুম, ও কাফেররা তোমাদের দীন তোমাদের জন্য, ওয়ালিয়া দীন, নবীকে বলা হয়েছে আপনি বলেন আমার দীন আমার জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটাও দীন, কাফেররা যেটা মানে সেটাও দীন। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটার নাম হলো দীনিল্লাহ, যেটা কাফেররা বানাইছে সেটার নাম হলো দীনুল কুফফার, দীনুল মুশরিকিন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটার নাম হলো দীনে হক, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই সেটার নাম হলো দীনে বাতিল, সেটার নাম। আচ্ছা এবার বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান আপনাদের এদিকে মনে হয় না? হয়নি। গায়ে হলুদের নামে অশ্লীলতার যে অনুষ্ঠান হয় এটাও একটা দিন, এটাও একটা দিনের অংশ। এই দিনটাকে দিনে হকের অংশ না দিনে বাতিলের অংশ, এই অনুষ্ঠানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের অংশ না কুফফারদের দিনের অংশ, তাহলে বোঝা যায় যেটা আল্লাহর দিন সেখানে আল্লাহর হুকুমের বাহিরে কিছু থাকে না, যেটা কুফফারদের দিন সেখানে আল্লাহর হুকুমের বাহিরেও অসংখ্য জিনিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে হক নিয়ে এসেছেন এর বাহিরে গেলে এই সুন্নতের বাহিরে যা কিছু আছে এই সব কিছুই হলো দিনে বাতিল। আমার ভাইরা এবং বোনেরা কথাগুলো একটু নতুন মনে হচ্ছে, এগুলো খুব কম শোনা যায় কিন্তু জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার কবরের প্রশ্নটা রেডি করে যাইতে হবে, প্রস্তুতি না নিয়ে গেলে আপনি আজকে রাত্রেও কবরের পরীক্ষা হয়ে যেতে পারে, কালকে সকালেও হতে পারে, কালকে বিকালেও হতে পারে, পরীক্ষা তো হবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, তাহলে পরীক্ষার উত্তরটা রেডি করা জরুরি। এই কোচিং খুব কম হয়, এরকম কোচিং সেন্টার খুব কম এই দেশে, আমার কবরের প্রশ্নগুলো রেডি করা, এই জন্য এই দিনের প্রশ্নটা আমাকে রেডি করে যেতে হবে, জেনে বুঝে দুনিয়াতে এটার উত্তর রেডি করতে হবে। তাহলে আমি দুই নম্বর পয়েন্ট যেটা বলছি যে যেটা আল্লাহর দিন যেটা ইসলাম সেটার অনেকগুলো নাম আল্লাহ পাক বর্ণনা করছেন, একটা হলো দীনিল্লাহ, এটা আল্লাহর দিন, আরেকটা বৈশিষ্ট্য হলো এটা দীনে হক, এটার আরেকটা নাম হলো নূর, আরেকটা নাম কি নূর, ইসলামের আরেক নাম নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাবে মুবিন এসেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে নূর বলতে অনেকগুলো জিনিসকে বোঝানো হয়েছে, তন্মধ্যে নূরের একটা অর্থ হল এখানে ইসলাম, আল্লাহ পাক তোমাদের জন্য ইসলাম পাঠিয়েছেন, ইসলাম এসেছে। ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ الله رب العالمين من الكافر رجاء أَنْ يُتِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ الله نور كي ترى فتكار دي نبي دي تجاء إخانة الله نور جي نور كي كافر را فتكار دي نبي دي تجاء এই নূর মানে ইসলাম, এই নূর মানে ইসলাম, তাহলে ইসলামের আরেক নাম হলো নূর, কারণ ইসলাম এমন এক জিনিস, ইসলামের ভিতরে কোন মানুষ আসলে তার ভিতরে কোন অন্ধকার থাকে না, তার ভিতরে কোন জুলুম থাকে না, তার ভিতরে কোন জাহালত থাকে না, তার ভিতরে শুধু নূর প্রকাশ হয়, তার মুখে নূর বাহির হয়, তার হাতে নূর বাহির হয়, তার কার্যক্রমে নূর বাহির হয়, তার মুআমালাতে নূর বাহির হয়, তার পুরা জীবনটা নূর আর নূরে বাসতে থাকে, সুবহানাল্লাহ, তার ভিতর থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাহলে ইসলামের দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলছি এটা হলো যেটা আল্লাহর দিন যেটা ইসলাম, এটার আরো কতগুলো গুরুত্বপূর্ণ নাম আছে, ওই নামের সাথে ইসলামের পরিচয়গুলো নিহিত আছে। তিন নম্বর বৈশিষ্ট্য দিনের ইসলামের, ইসলাম যেই দিন এই দিনটা একটা পরিপূর্ণ দিন, ইসলাম একটা পরিপূর্ণ দিন। আল্লাহ সূরা আল মায়েদার তিন নম্বর আয়াতে বলছেন আলিয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ, তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য মানে কারা, আকমাল তো লাকুম তোমাদের জন্য, তোমাদেরটা কারা কথা বলেন, আমরা বলেন যে তোমাদের মানে আমরা, আমাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ করে দিচ্ছেন, কি পরিপূর্ণ করেছেন, দিন একম তোমাদের দিন, তোমাদের মানে কারা, আমরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দিনটা দিয়েছেন এই দিনটা একটা পরিপূর্ণ দিন, এই দিনের ভিতরে কেউ ঢুকলে বাহিরের থেকে কিছু ধার নেওয়া লাগে না। এই বাড়ির ভিতরে যা দরকার সব আছে। ভাত রান্না করার জন্য চাউল দরকার, চাউল আছে। তরকারি রান্না করার জন্য যা যা দরকার সব এই বাড়ির ভিতরে আছে, কারো থেকে ধার নেওয়া লাগে না। ফল ফলাদির বিভিন্ন গাছ এই বাড়ির ভিতরে আছে, যা খেতে মন চায় সব এই বাড়ির ভিতরে পাওয়া যায়। শাক সবজি যা দরকার সব এই বাড়িতে আছে, বাজারের থেকে কিছু কিনা লাগে না। ইসলাম এমন একটা দিনের নাম, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু এই ইসলামের ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ। জীবনের কোন ক্ষেত্রে গিয়ে, জীবনের কোন অংশে গিয়ে একটা ক্ষুদ্রতম জিনিসও বাহিরের বাতিল মতবাদ থেকে, কুফফারদের দিন থেকে, মুশরিকদের দিন থেকে কোন কিছু এখানে ধার নেওয়ার, কোন কিছু আমদানি করার কোন প্রয়োজনীয়তা কোন মানুষের নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা পরিপূর্ণ একেবারে কানা কানা ভরপুর দিন বানাইছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে। ইহুদিরা বলতেছিল যে আল্লাহ যদি আমাদেরকে এইরকম একটা আয়াত দিতেন, লাত্তাখাজতুহা ঈদা, আমরা ওই দিনটাকে ঈদ বানাই ফেলতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে কারিমাটা যখন নাজিল হয়েছে, আমি ওমর ইবনে খাত্তাব ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমার সামনে এই কোরআনে কারিমের আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা আয়াত আজকে আমরা মুসলিমরা ভুলে গেছি, মনে হয় ইসলামের ভিতরে সব নাই। কি মনে হয় না? ইসলাম মনে হয় এতে, এটার ভিতরে অনেক কিছু নাই, বাহিরের থেকে আনতে হয়। অনেক মা বাবাকে বলতে শোনা যায়, হুজুর গান বাজনার বিরুদ্ধে যত ওয়াজ যত নসিহত করেন না কেন, বাচ্চাদের চিত্ত বিনোদন দরকার। বাচ্চাদের কি দরকার? চিত্ত বিনোদন দরকার, গান বাজনাও শোনা দরকার। এরকম অনেক মা বাবা, জমিনে আছে কি নেই, বাচ্চার চিত্ত বিনোদন লাগে, গান বাজনা শুনতে হয়। তাহলে গান বাজনা কি ইসলামে আছে? এটা বাহিরের কাফেরদের দিনের অংশ, মুশরিকদের দিন থেকে আসছে। তাহলে মুশরিকের দিনের ভিতরে যেটা আছে সেটা মুসলমানের সন্তানের, মুসলমানের দরকার হইতে পারে না। যদি মুসলিমের ভিতরে আসে কি হবে? আলগানা ও ইউম্বিতুন নাফাক ফিল কালবে কামা ইউম্বিতুল মাউজ যারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির অন্তরে যত বেশি গান বাজনা ঢালে দেওয়া হবে, গান বাজনা শোনানো হবে, গান বাজনার আওয়াজ যাবে, ওই ব্যক্তির অন্তরে তত বেশি মুনাফেক উৎপন্ন হতে থাকবে। যেমনি ভাবে ফসলের মধ্যে পানি দিলে পানিতে ফসল যেমন সুন্দর হয়ে গজাই উঠে, ঠিক একইভাবে কারো অন্তরে গান বাজনা শোনাইতে থাকলে তার অন্তরে মুনাফেকি গজাই উঠে। তাহলে বিজাতীয় কুফরি এই কালচার, এই সংস্কৃতি মুসলিমের দরকার নাই। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দিন। এখানে বাহিরের কোন সংস্কৃতি, বাহিরের কোন কালচার ইসলামের দরকার নাই। ইসলামের ভিতরেই ইসলাম চিত্ত বিনোদনের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা ইসলাম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা আজকে কাফেরদের থেকে ধার করে করে কত কালচার, কত সংস্কৃতি আমরা নিয়ে আসি। আমাদের যুবকেরা মাথার চুল কাটতে গিয়ে কাফেরদের মুশরিকদেরকে অনুসরণ করে। দেখবেন মাথার চুলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন আমাদের যুবকদের, কিশোরদের, মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের ছেলে চুল কাটে কাফেরদের অনুকরণে। দোকানে চতুর্দিকে দেখবেন সেলুন দোকানে চুলের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আছে না? এগুলা ডিজাইন, এগুলো কাদের? এগুলো কি সাহাবায়ে কেরামের, তাবেঈনদের, তাবে তাবেঈনদের, ইমামদের? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চুলের কাটিং, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির, কার চুলের কাটিং? কাফেরদের, মুশরিকদের। মনে হয় এই মুসলিম সন্তানেরা ইতিম হয়ে গেছে, তাদের কোনো কালচার নাই, সংস্কৃতি নাই, তারা বিজাতীয় কালচারকে আমদানি করতেছে। ডিসেম্বরের 31 তারিখ রাত্রে জানুয়ারি মাস শুরু হয়, মুসলমানের উৎসব শুরু হয়ে যায় জোরে সোরে 31st night। এই 31st night কি ইসলামের ভিতরে আছে? কার সংস্কৃতি এটা? কুফফারদের, মুশরিকদের সংস্কৃতি, অথচ মুসলমানরা তাদের থেকে বেশি পালন করে। জন্মদিনের অনুষ্ঠান, বার্থডে, মুসলমানদের ঘরে ঘরে এখন বার্থডে পালন হয়, হয়নি? আপনাদের এদিকে এখনো আসে নাই? আল্লাহ হাফেজ, সব এসে গেছে। বার্থডে তো হয় হয়, আগে তো হইতো বছরে একবার, এখন বছরে দুইবার, ছয় মাসে একবার করে পালন হয়, মানে এক বছর পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এবং এই ছয় মাসের জন্য আলাদা কেক বানানো হয়, ওই কেক গুলা অর্ধেক কেক, মানে এক বছরের বার্থডে হলে এটা একটা ফুল কেক, আর ছয় মাসের বার্থডে হলে এটা হাফ কেক, অর্ধেক, আর অর্ধেক নাই। বিজাতীয় কালচার, মুশরিকদের কালচার আমাদের ঘরে ঘরে রমরে রমরে ঢুকে গেছে, কারণ আমরা দিন বুঝিনি। ইসলাম একটা পরিপূর্ণ দিন, এখানে বাহিরের থেকে কোনো কিছু আমদানি করার, নিয়ে আসার সুযোগ এখানে নাই। যৌতুকের বিধান, আজকে আমাদের সমাজে মেয়ের বাবারা আমাদের কাছে এসে বলে, মসজিদে সালাম ফিরানোর পরে দাঁড়ায় বলে, বাবারা আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করুন, বলে না? অথচ একটা মুসলিম সমাজে, মুসলিম মসজিদে এই মেয়ের বিয়ের সাহায্য চাইছে, এর থেকে জঘন্যতম নির্মম, লজ্জার ব্যবহার আচরণ আর সমাজে হইতে পারে না। কারণ ইসলামে মেয়ের বাবাকে একটা টাকা, একটা পয়সা খরচ করার কোন বিধান ইসলামে দেওয়া হয়নি। ইসলামে দাঁড়াতে পারতো ছেলের বাবারা, ছেলের বাবারা দাঁড়ায় বলতে পারতো, ভাইয়েরা আমার একটা ছেলে বিয়ে করাইতে পারতেছি না, আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করেন, বলার কথা ছিল ছেলের বাবারা। কারণ কি, ছেলের বাবা বিয়ে করাইতে গেলে মেয়ের মোহর দিতে হবে, মোহর দেওয়া ফরজ, টাকা নাই, মোহর দিবে কোথা থেকে, বিয়ে করাবো কেমনে? ওয়ালিমা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলি মলাও বিশাতিন, কিছু না পারলে একটা ছাগল জবাই করে, বকরি জবাই করে হলে ওয়ালিমা করো। তাহলে ছেলের বাবা ওয়ালিমা দিতে হবে, মোহর দিতে হবে, মেয়েটাকে বউ বানায় নিয়ে আসার জন্য কিছু সাজসজ্জা, কিছু অলংকার, কিছু জিনিস দিতে হবে। তাহলে টাকা খরচ কার? ছেলের, ছেলের বাবা। তাহলে সাহায্য করার কথা তাদের, কিন্তু তারা সাহায্য না চায়, উল্টা মেয়ের বাবারা আমাদের কাছে সাহায্য চায়। এবং অনেকে হুজুরদের কাছে ফতোয়ার জন্য আসে, আমাদের কাছে কত ভাই আসে যে হুজুর একটা মেয়ের, গরিব মেয়ের বিয়ে, আমরা সাহায্য করলে কি জাকাত আদায় হবে, বা এই টাকাটা দিলে সওয়াব হবে, এই মাসালও এখন আসে। অথচ মেয়ের বাবার বিয়েতে কি দরকার, টাকার কেন দরকার হবে, টাকাটা কেন দরকার? এখানে ইসলাম নাই, আল্লাহর দিন নাই, এখানে কুফরি দিন ঢুকে গেছে পরিবারে। যেই ছেলে তার যৌতুক দাবি করেছে সে ইসলামের ভিতরে নাই, কারণ ইসলামের যৌতুকের কোন বিধান, এটা কাফেরদের, এটা মুশরিকদের বিধান। মেয়ের বাবাকে 500 মানুষ খাওয়াইতে হবে, 1000 খাওয়াইতে হবে, বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। আবার 1000 মানুষ নিয়ে গেছে, খায়ার সমালোচনা করে, এটার মধ্যে লবণ বেশি হচ্ছে, এটা এমনি হয়েছে, আর মানুষগুলো সমালোচনা করতেছে খেয়ে খেয়ে খুশিতে, কিন্তু মেয়ের বাবার কলিজাটা ফেটে যাচ্ছে। কারণ তার এই যে খাওয়াচ্ছে 1000 মানুষ, অনেক কষ্ট করে, ঋণ করে টাকা এনে খাওয়াইতেছে, জমি বিক্রি করে খাওয়াইতেছে, গরু বিক্রি করে খাওয়াইতেছে, অনেক কষ্ট করে এই মানুষগুলাকে খাওয়াইতেছে। আমরা সবাই দল বেঁধে বর যাত্রী হয়ে খাইতেছি, আর বসে বসে কোনখান দিয়ে দোষ ত্রুটি বের করা যায় সেটা সমালোচনা করতেছি। এগুলো ইসলামে নাই, এগুলো দিনে হক নাই, এগুলো কুফরি দিন, বিজাতীয় দিন, মুশরিকের দিন, দিন না বোঝার কারণে এগুলো ঢুকে গেছে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট বলছি কি, ইসলাম একটা পরিপূর্ণ দিন, মনে রাখতে হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন কিছু বিজাতীয় মুশরিকদের, কাফেরদের দিন থেকে আনা যাবে না। যদি আনেন যাবে না তো ঠিক আছে, যদি আপনি কোনটা না আনবো কি হয়েছে, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি মুশরিকদের সাথে কাফেরদের সাথে সংস্কৃতির ক্ষেত্রে অনুসরণ করে, কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমরা ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, ওয়ালার সম্পর্ক করো, তাদের কৃষ্টি কালচার, তাদের কার্যক্রম তোমাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম সুম্মা ইয়ামুতু হুশিরামাহুম ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি মুশরিকদের দেশে বসবাস করার কারণে মুশরিকেরা নববর্ষের উৎসব পালন করে, মুশরিকেরা নবান্ন উৎসব পালন করে, ওই মুসলমানও তাদের সাথে বসে বসে নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, এই জাতীয় বিজাতীয় উৎসবগুলো পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুশিরা মা হুম ইয়াওমাল কিয়ামা, তাদের হাশর হবে ওই মুশরিকদের সাথে। তাহলে কেউ যদি কয় না আমি ইসলামের বাইরেও মানবো, অসুবিধা কি? তো অসুবিধা এই জায়গায়, আপনার হাসর হবে কার সাথে? ওই মুশরিকদের সাথে। তাহলে মনে রাখতে হবে, ইসলাম একটা পরিপূর্ণ দিন। চার নম্বর পয়েন্ট, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তারপরে আত্মন্তু আলাইকুম নিয়মাতি, ইসলাম যে পাইছে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত পাইছে। ইসলাম পাওয়া মানে আল্লাহর এক বিরাট নিয়ামত পেয়ে যাওয়া, ইসলামের আরেক নাম নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া আত্মন্তু আলাইকুম নিয়মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য এতমাম করে দিলাম, একেবারে কামাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যেই লোকটা, যে মানুষটা ইসলাম পাইছে, বুঝতে হবে সেই মানুষটা আল্লাহর নিয়ামত পাইছে। যেই মানুষটা ধন সম্পদ পাইছে, ক্ষমতা পাইছে, টাকা পয়সা পাইছে, এই মানুষটা আল্লাহর নিয়ামত পাইছে বলা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ফেরাউনেরও ক্ষমতা ছিল, ছিল না? তো ফেরাউনের ক্ষমতা পাইছে মানে কি আল্লাহর নিয়ামত পাইছে? নমরুদ, আরো বড় বড় যারা ছিল, টাকা পয়সা, হামান পাইছে, কারুন পাইছে, কত বড় টাকা পয়সা পাইছে, কত বড় বড় কাফেরেরা টাকা পয়সা পাইছে না, থেকে আল্লাহর নিয়ামত পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যে জিনিসটা, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, এগুলো আল্লাহ যাকে পছন্দ করে সেও পায়, যাকে পছন্দ করেন না সেও পায়। ওয়ালাকিন্নাল্লাহ ইউতিদ্দিন ইল্লা মান ইউহিব্বু, দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে কোন লোক যদি ইসলাম পাইছে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে পছন্দ করেন, মহব্বত করেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহ কাকে কাকে ভালোবাসেন, আপনাদের এই এলাকায় কারে কারে আল্লাহ ভালোবাসেন, আপনি কিন্তু বাইর করে ফেলতে পারবেন। যেই মানুষটা আল্লাহর দিনের উপরে ইস্তিকামত আছে, আল্লাহর দিনের যাবতীয় বিধিবিধান মেনে চলে, হালাল হারাম মেনে চলে, সত্য মিথ্যা মেনে চলে, দিনের ফরজ ওয়াজিব মেনে চলে, হারাম থেকে বিরত থাকে, সুন্নতের ইত্তেবা করে, দিনকে মেনে চলার চেষ্টা করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে, এই মানুষটাকে মহব্বত করেন। আল্লাহ পাক একে আল্লাহর নিয়ামত দিছেন। যেই মানুষটা দিন থেকে বিমুখ, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে মহব্বত করেন না। তাহলে যে লোক ইসলাম পাইছে বুঝতে হবে সেই লোকটা কি পাইছে, আল্লাহর নিয়ামত পাইছে। ইসলাম এমন একটা দিন, এই দিন গ্রহণ করলে কিছু গ্রহণ করলাম কিছু গ্রহণ করলাম না এরকম থাকা যায় না, গ্রহণ করলে পুরাপুরি আগা গোড়া ইসলামের সব গ্রহণ করতে হয়। কেউ ইসলাম গ্রহণ করলে যদি বলে যে না এটার 50% মানি, 50% মানি না, 70% মানি, 30% মানি না, এরকম ইসলাম যদি কেউ কবুল করে গ্রহণ করে কবুল হবে না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কাফা কাফা মানে একেবারে আগা গোড়া 100 বার। হে ইমানদাররা, ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে ঢুকে যাও, কাফাতান পুরাপুরি আগা গোড়া 100 বার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তান তোমাদেরকে চেষ্টা করবে কিছু কিছু তোমাদেরকে ইসলাম থেকে বাহিরে রাখার, কিছু ইসলামের ভিতরে রাখার। শয়তানের এই ষড়যন্ত্র সম্পর্কে, খতোয়া সম্পর্কে তোমরা সজাগ থাকবা। শয়তানের কোন খতোয়ার কোন পদাঙ্কের জীবনীও অনুসরণ করবা না। আজকে দেখা যায় মুসলিমেরা কিছু জিনিস ইসলামের মানে, আবার কিছু জিনিস ইসলামের বাহিরের মানে, ইসলামেরটা মানে না। তাহলে বোঝা যায় যে ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। ইসলাম এমন একটা দিন, এটার কিছু মানলে কিছু না মানলে মুমিন থাকে না। আবু জাহেলেরও কিন্তু কিছু কিছু জিনিস মানত, কিছু কিছু জিনিস মানত না। কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, ওয়ামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, কাফেররা জবাব দিত আসমান জমিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এটা কারা মেনে নিছে? কাফেররা মেনে নিছে। কাফেরদেরকে যখন বলা হতো কুল মান ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দে, কাফেররা বলতো কে? আল্লাহ। আম্মান ইয়ামলিকু সামা ওয়াল আবসারা, কে তোমাদের চোখের মালিক, কে তোমাদের কানের মালিক, কাফেররা বলতো আল্লাহ। ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে, ওয়ামান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, কে মৃত থেকে জীবিতকে বাহির করেন, কাফেররা বলতো আল্লাহ। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, এই পৃথিবীর সব কিছু পরিচালনা করেন কে, সূর্যকে পরিচালনা করেন কে, চন্দ্রকে পরিচালনা করেন কে, কাফেররা জবাব দিত লা ইয়াকুলুনাল্লাহ, কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে কাফেররা কিন্তু এগুলো মেনে নিছে, নিছে না? মেনে নিয়ে তারা কি জান্নাতি হইতে পারছে? কেন পারে নাই? পরিপূর্ণরূপে মেনে নিতে পারে নাই, কিছু মেনছে, কিন্তু আবার যখন ইবাদতের ক্ষেত্রে আসতো, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইবাদত করবা একমাত্র তোমাদের রবের। কিন্তু মুশরিকেরা ইবাদত একমাত্র রবের করত না, অসংখ্য শিরক করে বেড়াইতো। ইবাদতের ক্ষেত্রে গিয়ে আল্লাহর সাথে শিরক করত, কিন্তু রুবুবিয়তের ক্ষেত্রে অনেক কিছু মেনে নিছে। আল্লাহ বলছেন এটার নাম ইসলাম না। ইসলাম যদি হয় আগা গোড়া সবকিছুই মেনে নেওয়ার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, এই দিনের 5টা রোকন আছে। কয়টা রোকন? 5টা রোকন। ইসলামের 5টা রোকন বলতে পারবেন? 1 নম্বরটা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হলো ইতা ইজ জাকা, জাকাত আদায় করা। চার নম্বর হলো সাওমে রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। পাঁচ নম্বর হলো ওয়াহাজ্জিল বাইত, আল্লাহর ঘরে হজ পালন করা। আচ্ছা, এই পাঁচটার মধ্যে কয়েকটা জিনিস আছে সবার জন্য, আবার কয়েকটা আছে সবার জন্য না। এখানে সবার জন্য কয়টা, সবার জন্য না কয়টা? আর সবার জন্য না, মাশাআল্লাহ, দেখছেন ওয়াজ সব আপনারাই জানেন। সবার জন্য কয়টা? তিনটা। তাওহীদের রেসালতের যে স্বীকৃতি, ইমানের যে শাহাদা, এটা সব মানুষের জন্য, কারো জন্য বাদ নাই। সালাত সবার জন্য, কারো জন্য বাদ নাই। সিয়াম সবার জন্য, কারো জন্য বাদ নাই। কিন্তু দুইটা আছে সবার জন্য না, যেমন জাকাত। জাকাত কি সবাই দেওয়া লাগবে? দেখেন, ইসলামের একটা রোকন, কিন্তু আপনি দিলেন না, জীবনে এক বছরও জাকাত দিলেন না। আপনি ইসলামের মধ্যে আছেন? আছেন। আপনার উপরে জাকাত ফরজে হয় নাই, দিবেন কোথা থেকে? তাহলে বোঝা যায় জীবনে জাকাত না দিও মুসলমান থাকা যায়, মুসলিম থাকা যায়। হজ না করিও মুসলিম থাকা যায়, যার উপরে হজ ফরজ হয় নাই, সে হজ করব কেমনে? তাহলে হজ না করিও মুসলমান থাকা যায়। আজকে অনেকে আমাদের সমাজে বলে, মিয়া কোরআনের মধ্যে এতবার জিহাদের কথা আসছে, এতবার জিহাদের আয়াত আসছে, তোমরা জিহাদ করো না, জিহাদের কথা বলো না। জিহাদের কথা আসছে ঠিক আছে, কিন্তু জিহাদ না করিও মুসলমান থাকা যায়, কারণ জিহাদ ফরজ হয় নাই, তো জিহাদ করবেন কেমনে? জিহাদ ফরজ হওয়ার কতগুলো শর্ত আছে, জাকাত ফরজ হওয়ার যেমন কতগুলো শর্ত আছে, হজ ফরজ হওয়ার যেমন কতগুলো শর্ত আছে, জিহাদ ফরজ হওয়ার কতগুলো শর্ত আছে। আপনার শর্তই হয় নাই, আপনি দৌড় দিলেন জিহাদ করতে, এটা আপনার জিহাদ নয়, সন্ত্রাস হয়েছে, এটা জঙ্গিবাদ হয়েছে। এই জন্য জিহাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কয়টা জিহাদে অংশগ্রহণ করছে বলেন দেখি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সরাসরি কয়টা জিহাদে অংশগ্রহণ করছে বলে না দেখি, শুনছেন কোনদিন? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুসলমান ছিলেন কিনা? তো উনি জীবনে একটা জিহাদে অংশগ্রহণ না করিয়ে উনি মুসলিম রয়েছেন, মুসলিম উম্মার একজন ইমাম হয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ কয়টা জিহাদে অংশগ্রহণ করছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কয়টা জিহাদে অংশগ্রহণ করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ কয়টা জিহাদে অংশগ্রহণ করেছেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কয়টা জিহাদে অংশগ্রহণ করছেন? কিন্তু তাদের হাদিসের কিতাবে কিতাবুল জিহাদ আছে, তাদের ফিকহের কিতাবে কিতাবুল জিহাদ আছে, জিহাদের বিশাল বর্ণনা, বিশাল হাদিস বর্ণনা করেছেন, কিন্তু জীবনে কোনোদিন জিহাদে অংশগ্রহণ করেন নাই। তারা মুসলমান থাকলো কেমনে, ইমাম থাকলো কেমনে? কারণ তাদের আমলে কোন জেহাদে হয় নাই, শরীয়ত কোন জেহাদে হয় নাই, তো তারা কোথায় অংশগ্রহণ করবে? তারা যদি বলে যে কোরআনে ফাইসি জেহাদের এত আয়াত, এগুলো আমল না করে আমি মরে যাবো, এই জায়গায় যে বোমা একটা ফুটাই দিই, কি জেহাদ হবে? জেহাদের আয়াতের উপর আমল না করে আমি মরে গেলে আমার কি অবস্থা হবে? এই কথা মনে করে যদি সন্ত্রাস শুরু করেন, মানুষ মারা শুরু করেন, এটা জেহাদ হবে? আপনার জিন্দগিতে মৃত্যু পর্যন্ত শরীরে কোন জেহাদে আসে নাই, আপনি জেহাদ করবেন কোথায়? কারণ জেহাদ কে ঘোষণা দিবে? শর্ত আছে, খালি একজন ঘোষণা দিছে এ মিয়ারা সবাই জেহাদে নামে পড়ো, নামে পড়া যাবে না। জেহাদ কখন করতে হবে এটা শর্ত আছে, সবসময় জেহাদ ফরজ হয় না, এরকম অনেক শর্ত শারায়েত আছে। তাহলে শর্ত শারায়েত ছাড়া, ফরজ হওয়া ছাড়া, বাধ্যতামূলক হওয়া ছাড়া, শরীরে ঘোষণা ছাড়া আপনি আমি এটা পালন করা জরুরি বিষয় নয়। তবে মুমিন সবসময় প্রস্তুত থাকবে, যদি শরীরে কোন কোরআন সুন্নাহ সম্মত জিহাদ পালন করবে, হজের জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ যদি আমাকে হজে যাওয়ার টাকা দেন, যখনই দিবেন আমি চলে যাব, আল্লাহ যদি আমাকে জাকাত ফরজ হওয়ার মতো টাকা দেন আমি জাকাত দিব, কিন্তু জাকাত ফরজ হওয়ার মতো টাকা আপনার কাছে নাই, হজ ফরজ হওয়ার মতো টাকা নাই, আপনি সারা জীবনে জাকাতও দেন নাই, হজও দেন না, তাও আপনি পরিপূর্ণ ইমানদার, সুবহানাল্লাহ। কিন্তু তিনটা আছে, ধনী গরিব, সুন্দর কালো, নারী পুরুষ, কারো জন্য বাদ নাই, সবার জন্য করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই তিনটার ভিতরে যে তিনটা বলছেন যে সবার জন্য, একটা জিনিস আছে, চব্বিশ ঘন্টা তার সাথে থাকতে হবে, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কোথাও রাখা যাবে না। এটা কোনটা? প্রথমটা। এটা চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকতে হবে, যদি বলেন যে না ইমান একটা পবিত্র জিনিস, এটারে বাথরুমে নেওয়া যাবে না, বাহিরে একটু রাখি যাই, বাহিরে ইমানটা রাখি, বাথরুমে গেছেন যাওয়া যাইব যাবে, যদি রাখি যান আসি দেখবেন যে সরে নিয়ে গেছে, বাথরুমে রাখি গেছেন যে ইমান বাথরুমে নেওয়া যাবে না, বাইরে রেখে গেছেন, দেখবেন যে বাথরুম থেকে বাহিরে ইমান আর নাই, কই গেছে ইমান, কারণ শয়তান বসে দিছে বাইরে চুরি করার জন্য, জুতা চুরের মতো শয়তান বসে আছে, আপনার ইমানটা যদি এক জায়গায় রেখে যান ইমানটা সে নিয়ে যাবে, আর ইমান পাবেন না, ইমান কি বাজারে বিক্রি হয়? জুতা এক জোড়া নিয়ে গেছে আরেক জোড়া সাথে সাথে দোকানে কিনে ফেলছেন, ইমান নিয়ে গেছে ইমান পাইবেন তো, ইমান কি বাজারে বেচে নাকি, কেউ বেচে কেউ বিক্রি করে, আপনার ইমান দিবেন, সারা দুনিয়া দিলেও কিন্তু আমি আপনি আমার আপনার ইমান দিব না। তাহলে ইমান এমন একটা জিনিস, এটা আপনি যেখানে যাবেন সেখানে নিয়ে যাইতে হবে, রাখে যাওয়া যাবে না। বাথরুমে গেলেও কত ইমানের বিধিবিধান, আল্লাহু আকবার, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হয়, বের হওয়ার পরে দোয়া পড়তে হয়, বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন এই নিয়ম কানুন মেনে চলতে হয়, বাহির হওয়ার সময় কোন পা দিবেন, ভিতরে কি দাঁড়া দাঁড়ায় করবেন না বসে বসে করবেন, কোন দিকে ফিরে বসবেন কোন দিকে ফিরে বসা যাবে না, ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এক টয়লেটের সাথে কতগুলো ইমানি বিষয় জড়িত, আল্লাহ আকবার, সেখানে আপনার ইমানকে রেখে যাওয়ার সুযোগ। ব্যবসা প্রতিষ্ঠানে গেছেন, যদি বলে যে ইমান আলাদা জিনিস, আমার ব্যবসা বাণিজ্য আলাদা জিনিস, ইমান থাকবো, ব্যবসা বাণিজ্য করতে গেছেন ইমানকে ব্যবসা বাণিজ্যের মধ্যেও নিতে হবে, মাস্টারি করতে গেছি শিক্ষকতা করতে গেছি, যদি বলি যে আমার শিক্ষকতা আলাদা ইমান আলাদা, ইমান রাখি যাই আমি, রাখি যাওয়া যাবে, তাহলে মাঠে কাজ করতে গেছেন কৃষি কাজ করতে গেছেন, যদি কোন ইমান বাড়িতে রাখি যাই, মাঠে ঘাটে গেলে মনে লাগে যেতে পারে, কাদা লাগে যেতে পারে, বাড়িতে রাখি গেছেন আসলে ইমান থাকবো, থাকবে না, এটা ২৪ ঘন্টা সারাক্ষণ সাথে রাখতে হবে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও এটা সাথে করে কবরে নিয়ে যেতে হইব, কবরে না নিয়ে গেলেও কিন্তু বরবাদ, ইমেল লোক কবরে যাইতে হইব, যাইতে হবে না। আচ্ছা আর একটা আছে, দৈনিক ৫ বার আছে না, কোনটা এটা? একবারে ২৪ ঘন্টায় ৫ বার, ২৪ ঘন্টায় ৫ বার, প্রতি ২৪ ঘন্টায় ৫ বার, যদি কোন যে না ২৪ ঘন্টায় আমি ৪ বার করবো, ১ বার করবো না, সকালবেলা ঠান্ডা লাগে বেশি, শীতের মধ্যে আমি উঠতে পারবো না, একবার বাদ দিয়ে দিচ্ছেন, কত নাম্বার পাইবেন? ০ পাইবেন। এই এই মাসালা আবার অনেকের বুঝতে একটু কষ্ট হয়, যারা হজে গেছেন তারা একবারে সহজে বুঝে দেবেন, হজের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয় কয়বার? ৭ বার, ৭ চক্কর ঘুরলে একটা তাওয়াফ, আপনি ৬ চক্কর ঘুরছেন আরেকবার ঘুরেন নাই, তাওয়াফ হয়েছে, নাম্বার কত পাইছেন? ০ পাইছেন, ৬ বার যে কষ্ট করছেন কোনো লাভ হয় নাই, যতক্ষণ না এটা ৭ বার পূর্ণ না হবে, ৭ বারে মিলে একটা তাওয়াফ হয়, সাফা মারওয়া সাই করতেছেন কয়বার? ৭ বার, ৬ বার করছেন, ৫ বার করছেন, ৭ বার পুরো করেন নাই, ০ হয়েছে। সালাত এমন একটা ইবাদত, আল্লাহ পাক ২৪ ঘন্টার মধ্যে খামসা সালাওয়াত ৫ বার ফরজ করেছেন, আপনি যদি ৩ বার করেন ৪ বার করেন কোনো নাম্বারে পাবেন না, নাম্বার পাইতে হলে ২৪ ঘন্টায় ৫ বার পরিপূর্ণ করতে হবে। যদি শুক্রবারে জুমা পড়ছেন আর সাইরি ওয়াক্তে পড়েন নাই, ফজরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, পাইছেন কত? জুমা পড়ি ০ পাইছেন, কারণ ২৪ ঘন্টার মধ্যে এটা আল্লাহ রাব্বুল আলামিন ৫ বার, এই ৫ বার মিলে একটা সালাত হয়, তাওয়াফের মতো সাইর মতো, এখানে খামসা সালাওয়াত, আর এই ৫ বার মিলে একটা হয়, একটাই ৫০ ওয়াক্তের সমান, সুবহানাল্লাহ, এটা বাঘের বাচ্চা, একটা হবে ৫ বার মিলে একটাই ৫০ ওয়াক্তের, ৫০ বারের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, সুবহানাল্লাহ, কারণ আল্লাহ পাক প্রথম ফরজ করেছিলেন কয় ওয়াক্ত? ৫০, আল্লাহু আকবার, ২৪ ঘন্টায় ৫০ ঘন্টায় ২বারেরও বেশি, এই সালাতকে আল্লাহ পাক এহসান করে আমাদেরকে দিয়েছেন কয়বার? মাত্র ৫ বার, এই ৫ বার আজকে মুসলিম উম্মাহ আদায় করে না, এই দেশের ৯৫ ভাগ মুসলমান আজকে বেনামাজি, কি আপনাদের এদিকে বেনামাজির মনে হয় নাই? অসংখ্য অগণিত ঘরে ঘরে কেউ আমরা বেনামাজির বাপ, কেউ বেনামাজির মা, কেউ বেনামাজির স্বামী, কেউ বেনামাজির স্ত্রী, কেউ বেনামাজির ভাই, কেউ বেনামাজির বোন, কি বলেন? সবার খবর লই দেখেন, সবার ঘরে ঘরে এরকম বেনামাজি আছে কি নাই? অথচ সবাই জানে বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জান্নাতে যাবে। আল্লাহ পাক সূরা আল-মুদাদ্দিসের 43 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি হয় নাই, নামাজি হয় নাই, জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এটা সার্বক্ষণিক প্রতিদিনের আবাদত। আরেকটা আবাদত আছে বছরে এক মাস, সেটা হলো সিয়াম। এই পাঁচটা নিয়ে হয় কি ইসলাম, এই পাঁচটা ইসলামের রোকন, এগুলোকে বলা হয় আরকানুল ইসলাম। তাহলে ইসলাম যেই দিন, এই দিনের রোকন হইল কয়টা? পাঁচটা। ইসলাম এমন একটা দিন যেই দিনের তিনটা স্তর আছে, তিনটা স্তর মারতাবা। একটা স্তরের নাম ইমান, একটা স্তরের নাম ইসলাম, একটা স্তরের নাম এহসান। হাদিসে জিব্রিল আলাইহিসসালাম, জিব্রিল আলাইহিসসালাম আসতেন, এসে নবী সাল্লামকে তিনটা প্রশ্ন করছেন, আখবির নিয়ানিল ইমান, ইমান কাকে বলে, আরেকটা প্রশ্ন করছেন ইসলাম কাকে বলে, আরেকটা প্রশ্ন করছেন এহসান কাকে বলে। যখন জিব্রিল আলাইহিসসালাম চলে গেছেন, নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো এই লোকটাকে? লোকটা মানুষের আকৃতিতে আসছে, জিব্রিল আলাইহিসসালাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, মনে মনে ধারণা করছে কিন্তু ধারণার ভিত্তিতে বলেন নাই, বলছেন যে এটার পরিপূর্ণ জ্ঞান আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে আছে। আল্লাহ রসুল সাল্লাম বললেন, উনি হলেন জিব্রিল আলাইহিসসালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিখানোর জন্য। এখানে জিব্রিল আলাইহিসসালাম আসছেন কি শিখাইতে? দিন শিখাইতে। দিন কি শিখাইছে? এই তিন জিনিস শিখাইছে, ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে, এহসান শিখাইছে। তাহলে একজন মানুষ প্রথমে যদি ঈমান পরিপূর্ণরূপে বিশুদ্ধ ঈমান আনে, শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত বিশুদ্ধ ঈমান আনে এবং ইসলাম চর্চা করে, ইসলামের বিধিবিধান মেনে চলে এবং শেষ পর্যায়ে গিয়ে এহসানে পৌঁছে যায়। এহসান হলো যখন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ক্যামেরার ভিতরে, সিসি ক্যামেরার মধ্যে আমি আছি, আল্লাহ আমার সব দেখতেছেন। এইটুকুর মধ্যে যখন এসে যাবা তখন মনে করবা আমি পরিপূর্ণ দিনে এসে গেছি। সুবহানাল্লাহ। যে লোক এই ক্যামেরার আওতায় এসে যাবে এই লোক কোন দুর্নীতি করতে পারে না, কারণ সে মনে করে আমার পুলিশে না দেখুক, দুদকে না দেখুক, আমার আল্লাহ দেখা যাচ্ছে। যে লোক ঘুষ খায় এই ঘুষ খেতে পারবে না, কারণ সে মনে করবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখা যাচ্ছে। যে লোক জানা করে এই লোক জানা করতে পারবে না, কারণ আল্লাহ দেখা যাচ্ছে। যে লোক মদ খাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, সে বুঝে যাবে আমার আল্লাহ দেখতেছেন। যে চুরি করতেছে সে চুরি করতে পারবে না, আমার আল্লাহ দেখতেছে। এই অনুভূতি যখন অন্তরে তৈরি হবে সে পরিপূর্ণ দিনে এসে গেছে। এই জন্য ইসলাম নামক দিনের তিনটা স্তর আছে, ঈমান, ইসলাম, এহসান। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যেই দিন, যেই দিন আমাদের ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে মহা নেয়ামত দিয়েছেন যে আমরা অটোমেটিক মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার কারণে এত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এত বড় নেয়ামত আমরা পেয়ে গেছি। সুতরাং এই নেয়ামতকে কাজে লাগাতে হবে, এই নিয়ামতকে কাজে লাগাই ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে, ইসলামকে মানার চেষ্টা করতে হবে, ইসলামকে নিজের মাথা থেকে পা পর্যন্ত এটা একটা ইসলামের রাষ্ট্র বানাই ফেলতে হবে। আমার বডিটা আমার ইসলাম, একটা ইসলামের রাষ্ট্র, এখানে পরিপূর্ণ ইসলাম নিয়ে আসতে হবে, পরিবারে পরিপূর্ণ ইসলাম নিয়ে আসতে হবে। আমার পরিবারে যদি পরিপূর্ণ ইসলাম এসে যায়, সবার পরিবারে যদি ইসলাম এসে যায়, তো বাংলাদেশ পুরোটাই একটা ইসলামের রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন প্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, তারপরে আমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। এই দুইটা বাঁচাইতে পারলে তারপরে অন্য মানুষের চিন্তা করব। আগে নিজেকে বাঁচানোর চিন্তা, আহালকে বাঁচানোর চিন্তা, কারণ এই দুটার ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাকি সব মানুষ দিন পালন করে নাই, এটার জবাবদিহিটা পরে, মূল জবাবদিহিটা আমার আর আমার পরিবারে। আজকে এমন অবস্থায় আমরা আছি, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোই তো সবচেয়ে কঠিন, কি অন্যদেরকে বাঁচাবো। আজকে সকালবেলায় পরিবার সহ পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে ফজরের নামাজে ঘরে সবাই উঠে গেছে, এরকম পরিবার হাজারে একটা খুঁজে পাওয়া মুশকিল, যে ফজরের আজান দিছে আর পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই উঠে ফজরের নামাজ পড়ছে, এরকম কয়টা পরিবার খুঁজে পাবেন। এই জন্য আগে নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, পরিবারে ইসলাম পালন করার, ইসলাম চর্চা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ইসলামকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।